كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন তোমরা তো অপরাধী সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও উহারা নত হয় না সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে